بسم الله الرحمن الرحيم دايموي پرم دايلو اللار نامي قد أفلح المؤمنون ابوشي شفل كم هيئة مؤمنون الذين هم في صلاتهم خاشعون جهر بناين عمرو نجدر صلاته والذين هم عن اللغو معرضون جهر أشار كريا كلاب هيتي بيروتو تاكي والذين هم للزكاة فاعلون جهر جاكاة داني شاكريو والذين هم لفروجهم حافظون جهر نجدر جونو انگو كي شمجتو راكي إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين نجدر پتنی اتبا ادھکار بکتو داشیگان بیتی تو یہ تتارا نندنیو ہوئی بنا فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون এবং কেউ ইহাদেরকে ছাড়া অন্যকে কামনা করিলে তাহারা হইবে সীমা লঙ্ঘনকারী والذين هم لأماناتهم وعهدهم راعون এবং যাহারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে والذين هم على صلواتهم يحافظون এবং যারা নিজেদের সালাত সমূহে যত্নবান থাকে اولئك هم الوارثون তারাই হইবে অধিকারী الذين يرثون الفردوس هم فيها خالدون অধিকারী হইবে ফেরদাউসের যাহাতে উহারা স্থায়ী হইবে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মৃত্তিকার উপাদান হইতে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন অতঃপর আমি উহাকে শুক্রবিন্দু রূপে স্থাপন করি এক নিরাপদ আধারে ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين پر آمی شکر بندرو کے پرینتو کری علاق کے اتپر علاق کے پرینتو کری پینڈے ایبن پینڈو کے پرینتو کری استی پنجرے অতঃপর অস্থি পঞ্জরকে ঢাকিয়া দেই গোস্ত দ্বারা অবশেষে উহাকে গড়িয়া তুলি অন্য এক সৃষ্টিরূপে অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান ثُمَّ إِنَّكُمْ بَعْدَ ذَلِكَ لَمَيِّتُونَ ইহার পর তোমরা অবশ্যই মরিবে ثُمَّ إِنَّكُمْ يَوْمَ الْقِيَامَةِ تُبْعَثُونَ অতঃপর কিয়ামতের দিন অবশ্যই তোমাদেরকে উত্থিত করা হইবে وَلَقَدْ خَلَقْنَا فَوْقَكُمْ سَبْعَ طَرَائِقَ وَمَا كُنَّا عَنِ الْخَلْقِ غَافِلِينَ আমি তো তোমাদের ঊর্ধ্বে সৃষ্টি করিয়াছি সপ্ত স্তর এবং আমি সৃষ্টি বিষয়ে অসতর্ক নই وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ وَإِنَّا عَلَى ذَهَابٍ بِهِ لَقَادِرُونَ এবং আমি আকাশ হইতে বারি বর্ষণ করি পরিমিতভাবে অতঃপর আমি উহা মৃত্তিকায় সংরক্ষণ করি আমি উহাকে অপসারিত করিতেও সক্ষম

ثم أنشأنا من بعدهم قرونا آخرين অতঃপর তাহাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করিয়াছি ما تسبق من أمة أجلها وما يستأخرون কোন জাতি তাহার নির্ধারিত কালকে ত্বরান্বিত করিতে পারে না বিলম্বিত করিতে পারে না ثم أرسلنا رسلنا تترى كلما جاء أمة رسولها كذبوه فأتبعنا بعضهم بعضا وجعلناهم أحاديث فبعدا لقوم لا يؤمنون একের পর এক আমার রাসূল প্রেরণ করিয়াছি যখনই কোন জাতির নিকট তাহার রাসূল আসিয়াছে তখনই উহারা তাহাকে মিথ্যাবাদী বলিয়াছে অতঃপর আমি উহাদের একের পর এককে ধ্বংস করিলাম আমি উহাদেরকে কাহিনীর বিষয় করিয়াছি সুতরাং ধ্বংস হোক অবিশ্বাসীরা ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا وسلطان مبين অতঃপর আমি আমার নিদর্শন ও সুস্পষ্ট প্রমাণ সহ মূসা ও তাহার ভ্রাতা হারুনকে পাঠাইলাম إلى فرعون وملئه فاستكبروا وكانوا قوما عالين ফিরাউন ও তাহার পরিষদ বর্গের নিকট কিন্তু উহারা অহংকার করিল উহারা ছিল উদ্ধত সম্প্রদায় উহারা বলিল আমরা কি এমন দুই ব্যক্তিতে বিশ্বাস স্থাপন করিব যাহারা আমাদেরই মতো এবং যাহাদের সম্প্রদায় আমাদের দাসত্ব করে فكذبوهما فكانوا من المهلكين অতঃপর উহারা তাদেরকে অস্বীকার করিল ফলে উহারা ধ্বংসপ্রাপ্ত হইল ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون আমি তো মূসাকে কিতাব দিয়েছিলাম যাতে উহারা সৎপথ পায় وجعلنا ابن مريم وأمه آية وآويناهما إلى ربوة ذات قرار ومعين এবং আমি মরিয়াম তনয় ও তাহার জননীকে করিয়েছিলাম এক নিদর্শন তাহাদেরকে আশ্রয় দিয়েছিলাম এক নিরাপদ ও প্রস্রবণ বিশিষ্ট উচ্চ ভূমিতে يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم هي رسول গণ তোমরা পবিত্র বস্তু হইতে আহার করো ও সৎকর্ম করো তোমরা যাহা করো সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون এবং তোমাদের এই যে জাতি ইহা তো একই জাতি এবং আমি তোমাদের প্রতিপালক অতএব আমাকে ভয় করো فتقطعوا أمرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون কিন্তু তারা নিজেদের মধ্যে তাহাদের দিনকে বহুদা বিভক্ত করিয়াছে প্রত্যেক দলই তাহাদের নিকট যাহা আছে তাহা লইয়া আনন্দিত فذرهم في غمرتهم حتى حين সুতরাং কিছু কালের জন্য উহাদেরকে স্বীয় বিভ্রান্তিতে থাকিতে দাও أيحسبون أنما نمدهم به من مال وبنين উহারা কি মনে করে যে আমি উহাদেরকে সাহায্য স্বরূপ যে ধন ঐশ্বর্য ও সন্তান সন্ততি দান করি তদ্বারা نسارع لهم في الخيرات بل لا يشعرون উহাদের জন্য সকল প্রকার মঙ্গল ত্বরান্বিত করিতেছি না উহারা বুঝে না ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন নিশ্চয় যাহারা তাহাদের প্রতিপালকের ভয়ে সন্ত্রস্ত যাহারা তাহাদের প্রতিপালকের নিদর্শনা বলিতে ইমান আনে যাহারা তাহাদের প্রতিপালকের সঙ্গে শরিক করে না والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون এবং যাহারা তাহাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করিবে এই বিশ্বাসে তাহাদের যাহা দান করিবার তাহা দান করে ভীত কম্পিত হৃদয়ে أولئك يسارعون في الخيرات وهم لها سابقون তাহারা দ্রুত সম্পাদন করে কল্যাণকর কাজ এবং তাহারা উহাতে অগ্রগামী হয় ولا نكلف نفسا إلا وسعها ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون আমি কাহাকেও তাহার সাধ্যাতিক দায়িত্ব অর্পণ করি না এবং আমার নিকট আছে এক কিতাব যাহা সত্য ব্যক্ত করে এবং উহাদের প্রতি জুলুম করা হইবে না বরং এ বিষয়ে উহাদের অন্তর অজ্ঞানতায় আচ্ছন্ন এতদ্দিতি তাহাদের আরো কাজ আছে যাহা উহারা করিয়া থাকে আর আমি যখন উহাদের ঐশ্বর্যশালী ব্যক্তিদেরকে শাস্তি দ্বারা ধৃত করি তখনই উহারা আত্মনাদ করিয়া উঠে তাহাদেরকে বলা হইবে আজ আত্মনাদ করিও না তোমরা আমার সাহায্য পাইবে না قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون আমার আয়াত তো তোমাদের নিকট আবৃত্তি করা হইত কিন্তু তোমরা পিছনে ফিরিয়া সরিয়া পড়িতে مستكبرين به سامرا تهجرون দম্ভ ভরে বিষয় অর্থহীন গল্প গুজব করিতে করিতে أفلم يدبروا القول أم جاءهم ما لم يأت آباءهم الأولين তবে কি উহারা এই বাণী অনুধাবন করে না অথবা উহাদের নিকট কি এমন কিছু আসিয়াছে যা উহাদের পূর্বপুরুষদের নিকট আসে নাই أم لم يعرفوا رسولهم فهم له منكرون অথবা উহারা কি উহাদের রাসূলকে চিনে না বলিয়া তাহাকে অস্বীকার করে أم يقولون به جنة بل جاءهم بالحق وأكثرهم للحق كارهون অথবা উহারা কি বলে যে সে উন্মাদনাগ্রস্ত বস্তুত সে উহাদের নিকট সত্য আনিয়াছে এবং উহাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে ولو اتبع الحق أهواءهم لفسدت السماوات والأرض ومن فيهن بل أتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون সত্য যদি উহাদের কামনা বাসনার অনুগামী হইত তবে বিশৃঙ্খল হইয়া পড়িত আকাশ মণ্ডলী পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুই পক্ষান্তরে আমি উহাদেরকে দিয়াছি উপদেশ কিন্তু উহারা উপদেশ হইতে মুখ ফিরাইয়া নেয় أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين অথবা তুমি কি উহাদের নিকট কোনো প্রতিদান চাও তোমার প্রতিপালকের প্রতিদানই শ্রেষ্ঠ এবং তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা وَإِنَّكَ لَتَدْعُوهُمْ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ তুমি তো উহাদেরকে সরল পথে আহ্বান করিতেছো وَإِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ عَنِ الصِّرَاطِ لَنَاكِبُونَ جارا آخرت بشش کرنا تاہر تو شرل پوتھوئی تے بچھی تو وَلَوْ رَحِمْنَاهُمْ وَكَشَفْنَا مَا بِهِمْ مِنْ ضُرٍ لَلَجُّوا فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ امی اوہدر کے دعایا کوری لیو এবং উহাদের দুঃখ দৈন্য দূর করিল উহারা অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরিতে থাকিবে ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাব ফামাস্তাকানু লিরাব্বিহিম ওয়ামা ইয়াতাদাররুউন আমি তো উহাদেরকে শাস্তি দ্বারা ধৃত করিলাম কিন্তু উহারা উহাদের প্রতিপালকের প্রতি বিনত হইল না এবং কাতর প্রার্থনাও করে না حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد إذا هم فيه مبلسون অবশেষ যখন আমি উহাদের জন্য কঠিন শাস্তির দুয়ার খুলিয়া দেই তখনই উহারা ইয়াতে হতাশ হইয়া পড়ে وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون تنية تمدر جنة قرن چوكو وانت قرن سشتی کریا چن تمرا علپوی کرتگ گتا پروکاش کریا تھاکو وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون তিনি তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করিয়াছেন এবং তোমাদেরকে তাহারই নিকট একত্র করা হইবে তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং তাহারই অধিকারে রাত্রি ও দিবসের পরিবর্তন তবুও কি তোমরা বুঝিবে না بل قالوا مثل ما قال الأولون এতত সত্য উহারা বলে যেমন বলিয়াছিল পূর্ববর্তীরা قالوا أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون উহারা বলে আমাদের মৃত্যু ঘটিলে ও আমরা মৃত্তিকা ও অস্তিত্ব পরিণত হইলেও কি আমরা উত্থিত হইব لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين আমাদেরকে তো এই বিষয়ই প্রতিশ্রুতি প্রদান করা হইয়াছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষগণকেও ইহা তো সেকালের উপকথা ব্যতীত আর কিছুই নয় قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون جگشا کرو اي پرثيبي ابن يهت جهارا چه تهارا کهار جدی تم را جانو سيقولون لله قل أفلا تذكرون وهرا بولي بي الله بولو তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করিবে না কুল মান রাব্বুস সামাওয়াতিস সাবউ ওয়া রাব্বুল আরশিল আযীম জিজ্ঞাসা করো কে সপ্ত আকাশ এবং মহা আরশের অধিপতি সায়াকুলুনা লিল্লাহ কুল আফালা তাত্তাকুন উহারা বলিবে আল্লাহ বলো তবু কি তোমরা সাবধান হইবে না কুল মান بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون জিজ্ঞাসা করো সকল কিছুর কর্তৃত্ব কাহার হাতে যিনি আশ্রয় দান করেন এবং যাহার উপর আশ্রয়দাতা নাই যদি তোমরা জানো سيقولون لله قل فأنا تسحرون وهرا بولي بي الله بولو تبو تمرا كمان كوريا مهغرست هويتے چھو بل أتيناهم بالحق وإنهم لكاذبون برن آمي تو وحدن نگر شد تو پوچھا يا چھی كنتو وحرا تو نشچیت مِتھا بادی ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق ولعلى بعضهم على بعض سبحان الله عما يصفون الله كن شنطان غرهن كورن ناي ايبان تهار شنگ اوپر كن إله ناي جو دي تحاكي تو تب پرتك إله شئو سرشتی لو يبرتو خويا جائي تو ايبان ايكي اوپرير پر پرادن نو بستر كوري تو وحرا جاها بولي تاهو ايتا الله كتو پوبيتر عالم الغيب والشهادة فتعالى عما يشركون تني درشو وادرشير پوريگاتا وحرا جاكي شوريك كوري تني تاهر ادده قل رب إما تريني ما يوعدون بولو هي امار پرتبالوك যে বিষয়ে তাহাদেরকে প্রতিশ্রুতি প্রদান করা হইতেছে তুমি যদি তাহা আমাকে দেখাইতে চাও রব্বি ফালা তাজআলনি ফিল কওমিয যালিমিন তবে হে আমার প্রতিপালক তুমি আমাকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করিও না ওয়া ইন্না আলা আন নুরিয়াকা মা নাইদুহুম লাকাদিরুন আমি তাহাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করিতেছি আমি তাহা তোমাকে দেখাইতে অবশ্যই সক্ষম ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যাতা নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন মন্দের মোকাবিলা করো যাহা উত্তম তাহা দ্বারা উহারা যাহা বলে আমি সে সম্বন্ধে সবিশেষ অবহিত ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন বলো হে আমার প্রতিপালক আমি তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে ওয়াউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন হে আমার প্রতিপালক আমি তোমার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন যখন উহাদের কাহারো মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে হে আমার প্রতিপালক আমাকে পুনরায় প্রেরণ করো লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক্ত কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া ক্বাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম برزخ إلى يوم يبعثون جهاتي آمي شتكرم كوريتي پاري جهامي پوربه كوري ناي نا يا هوي بار نوي يا تو اوهار اكتی اكتی ماترو اوها در شموك برجاك تاكي بي اتان دي برش پر جنتو فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون এবং যেদিন শিংগায় ফুৎকার দেওয়া হইবে সেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকিবে না এবং একে অপরের খোঁজ খবর লইবে না فمن ثقلت موازينه فأولئك هم المفلحون এবং যাহাদের পাল্লা ভারী হইবে তাহারাই হইবে সফল কাম ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون এবং যাহাদের পাল্লা হালকা হইবে তাহারাই নিজেদের ক্ষতি করিয়াছে উহারা জাহান্নামে স্থায়ী হইবে تلفح وجوههم النار وهم فيها كالحون অগ্নি উহাদের মুখমণ্ডল দগ্ধ করিবে এবং উহারা সেখানে থাকিবে বিভৎস চেহারায় أَلَمْ تَكُنْ آيَاتِي تُتْلَى عَلَيْكُمْ فَكُنْتُمْ بِهَا تُكَذِّبُونَ তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ আবৃত্তি করা হইত না অথচ তোমরা সেই সকল অস্বীকার করিতে قَالُوا رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا ضَالِّينَ তারা বলিবে হে আমাদের প্রতিপালক দুর্ভাগ্য আমাদেরকে পাইয়া বসিয়াছিল এবং আমরা ছিলাম এক বিভ্রান্ত সম্প্রদায় রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন হে আমাদের প্রতিপালক এই অগ্নি হইতে আমাদেরকে উদ্ধার করো অতঃপর আমরা যদি পুনরায় কুফরি করি তবে তো আমরা অবশ্যই সীমা লঙ্ঘনকারী হইব قال اخسأوا فيها ولا تكلمون الله বলিবেন তোরা হীন অবস্থায় এইখানে থাক এবং আমার সঙ্গে কোনো কথা বলিস না انه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين আমার বান্দাগণের মধ্যে এক দল ছিল যাহারা বলিত হে আমাদের প্রতিপালক আমরা ঈমান আনিয়াছি তুমি আমাদেরকে ক্ষমা করো ও দয়া করো তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون কিন্তু তাহাদেরকে লইয়া তোমরা এত ঠাট্টা বিদ্রুপ করিতে যে উহা তোমাদেরকে আমার কথা ভুলাইয়া দিয়াছিল তোমরা তো তাহাদেরকে লইয়া হাসি ঠাট্টাই করিতে إني جزيتهم اليوم بما صبروا أنهم هم الفائزون আমি আজ তাহাদেরকে তাহাদের ধৈর্যের কারণে এমন ভাবে পুরস্কৃত করিলাম যে তাহারাই হইল সফল কাম قال كم لبثتم في الأرض عدد سنين الله বলিবেন তোমরা পৃথিবীতে কত বছর অবস্থান করিয়াছিলে قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين উহারা বলিবে আমরা অবস্থান করিয়াছিলাম একদিন অথবা দিনের কিছু অংশ আপনি না হয় গণনাকারীদেরকে জিজ্ঞাসা করুন قال إن لبثتم إلا قليلا لو أنكم كنتم تعلمون তিনি বলিবেন তোমরা অল্পকালেই অবস্থান করিয়াছিলে যদি তোমরা জানিতে أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون তোমরা কি মনে করিয়াছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করিয়াছি এবং তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হইবে না فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم মহিমান্বিত আল্লাহ যিনি প্রকৃত মালিক তিনি ব্যতীত কোনো ইলাহ নাই সম্মানিত আরশের তিনি অধিপতি ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون যে ব্যক্তি আল্লাহর সঙ্গে ডাকে অন্য ইলাহকে এ বিষয়ে তাহার নিকট কোনো সনদ নাই তাহার হিসাব তাহার প্রতিপালকের নিকট আছে নিশ্চয়ই কাফিররা সফল কাম হইবে না وقل رب اغفر وارحم وأنت خير الراحمين বলো হে আমার প্রতিপালক ক্ষমা করো ও দয়া করো তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু